এখন গিয়ে মসজিদে আল্লাহর কাছে তওবা করেছে, এই বেটা আর শহরে পাপবে না, এর গোমরা করো কেমনি? ওই বেটা এর গোমরা করে একেবারে সহজ, এর কাছে গিয়ে আমি বসি আর বুঝাই তুই সারা জীবন আল্লাহর নাফরমানি করেছিস, পাপ করেছিস, গুনাহ করেছিস, তোকে আল্লাহ মাফ করবেন না, একজন পীর ধর, সেই পীরের উসিলায় আল্লাহ মাফ করবে তোকে, কোরআন দ্বারা দলিল দিয়ে দে, অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এইটা যখন বলি কোরআনের দলিল দিয়ে বললাম, ওই বেটা বুড়া মানুষ আর কোন চিন্তা না করে তাড়াতাড়ি দৌড় দেয় কোন পীরের কাছে যাওয়া যায়, পীরের কাছে মরিদ হইয়া গেল, এরপরে আমার আর কোন দায়িত্ব থাকে না, আমার বাকি মিশনটা পীর সাহেব নিজে পূর্ণ করে দেয়। বলেন না কি বলছি? অবতা গুইরাই রসিরা মানে কি? ও ভাইয়েরা তাফসির খুলে দেখো কে তোমাকে কি বললো, অন্ধ হইও না, তাফসির ইবনে কাসির খুলে দেখো, হাদিসের মাধ্যমে আল্লাহর কোরআনের তাফসির পরিষ্কার লেখা আছে, আবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা মানে হচ্ছে বিতাআতিহি আবি আমাল ইয়ুরদিহি, এমন বিষয়গুলোকে বলা হয়েছে যেই বিষয়গুলো আল্লাহ পছন্দ করেন, আল্লাহর ইবাদত আল্লাহর আনুগত্য, ওয়াসিলা মানে ইবাদত। আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, আযানের আযানে দোয়া বলেন না, এখানে ওসিলার মধ্যে কি আছে, পীর, তার অর্থ হচ্ছে আতি মুহাম্মদ, মুহাম্মদকে দান করো, কি ওসিলা মানে পীর, মুহাম্মদকে একজন পীর দাও যে পীরের রশি ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতে নাজাত পাবেন, এই অর্থ ওসিলা মানে। কোরআন তাদের তালাশ করো, নিশ্চয় তালাশ করো ওসিলা মানে, এইখানে ওসিলা মানে মানজিলাতুন ইনদাল মালিক, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে স্থানটা মাকামে মাহমুদ, ওই জায়গাটার নাম হচ্ছে ওসিলা। ওসিলার অর্থ হচ্ছে মা ইউতাকাররাবু ইলাল্লাহি, আল্লাহর নৈকট্য অর্জন করা যায় যা দিয়ে, আর সেই জিনিসগুলোর ইবাদত করা। ওই আয়াতটা একটু ভালো করে পড়েন না, মুশকিলটা হচ্ছে কি, ওই ল্যাংটা ফকির আছে না, এই কোরআনে আছে নামাজ পড়া যাবে না, ধারে কাছেও যাওয়া যাবে না, ওয়ালা তাকরাবুস সালাত, সালাতের ধারে কাছে যাইবা না, ঠিকই তো বলছে, কোরআনে আছে তো, কোরআনে আছে ওয়াইল যুজক মুসল্লিদের জন্য আছে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল যুজক ধ্বংস মুসল্লিদের জন্য কোরআনেই তো আছে, কয় না হুজুর কোরআনে থাকলে ওরা ভুল করছে, ওরা অর্ধেক করছে, ওই বেটা এই ভান্ডারিওয়ালা অর্ধেক পড়লে দোষ হয় আর তোর পীর সাহেব অর্ধেক পড়লে দোষ হয় না কেন? ভান্ডারিওয়ালা যেমন পড়ছে অবতাগুত পড়ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুম করে নাই, ভান্ডারিওয়ালা পড়েছে ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা পড়ে নাই, মাতাল অবস্থায় নামাজে ধারে কাছেও জনকে পড়ে নাই, ঠিক তেমনি ভাবে তোমার পীর সাহেব পড়লো অবতাগু ইলাইহি ওয়াসিলা, এই পর্যন্ত পড়লো সামনে আর পড়ে নাই, আর তারপর করে অবতাগু ইলাইহি ওয়াসিলা, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো, এরপরে অংশ হচ্ছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, ওই ওসিলা পাওয়া গেছে, জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাইবা, এটা আর করলো না। আবার আয়াত পড়ে কোন মাস সাদেকিন, সাদেকিনদের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও, এই তো পীর ধরতে বলা হলো, ও ভাইজান তোমার হাতে ধরি পায়ে ধরি, কোরআন শরীফ আন্দাজে কোনো কথা বলে না, ওইখানে বলেছে কোন মাস সাদেকিন, সাদেকিনদের সঙ্গী হও, কই? হ্যাঁ এখানে আছে, ওই যে ওসিলার আয়াতটা, এটা হলো কোরআন শরীফের সূরায়ে মায়েদার 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো,